نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم মোহতরম মুসল্লি সাহেবান, সুরায়ে হুজুরাতের ১২ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হল। আপনাদের অনেকেরই মনে থাকার কথা যে এই মসজিদে প্রতি বৎসর সুরায়ে হুজুরাতের প্রথম থেকে ধারাবাহিকভাবে তফসিরের আলোচনা চলেছে। সেই ধারাবাহিকতায় গত বৎসরও আমি সুরায়ে হুজুরাতের ১২ নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম এবং এই আয়াতের তফসির থেকে আলোচনা শুরু করেছিলাম, কিন্তু ১২ নম্বর আয়াতের তফসিরের আলোচনা গত বৎসর সমাপ্ত হয় নাই, অসমাপ্ত থাকার কারণে আজকে আবারও সেই আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, অর্থাৎ হে ইমানদারগণ, মুমিন মুসলমানগণ, তোমরা অনেক ধারণার থেকে বিরত থাকো। ফা ইন্না বাদাজ-জন্নি ইসমুন, কারণ কোনো ধারণা আছে গুনাহ। আমাদের লক্ষ্য করার ব্যাপার হলো, আল্লাহ বলেছেন অনেক ধারণার থেকে আমরা বিরত থাকতাম, এই সমস্ত ধারণা যেন আমরা না করি। আর বিরত থাকার কারণ বলেছেন অনেক ধারণার মধ্যে গুনাহ হয়। সব ধারণার থেকে বিরত থাকতে বলেননি, সব ধারণায় গুনাহ হয় বলেননি, বলেছেন অনেক ধারণার থেকে আমাদের বিরত থাকতে, কারণ কোনো ধারণার মধ্যে গুণা আছে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, সব ধারণার মধ্যেই গুণা আছে আল্লাহ বলেছেন, না কোনো ধারণার মধ্যে? এই জন্য সব রকমের ধারণার থেকে বিরত থাকতে বলেননি, বলেন অনেক ধারণার থেকে বিরত থাকো। কাজেই জরুরি ভিত্তিতে আমাদের জানার দরকার কোন ধারণার মধ্যে গুণা আছে আর কোন ধারণার মধ্যে গুণা নাই। এটা না জানার কারণে বর্তমান সমাজের বহু মুসলমান যেসব ধারণার মধ্যে গুণা আছে এইসব ধারণায় লিপ্ত, আর যেসব ধারণায় গুণা নাই বরং সব, এমনকি যেসব ধারণা পোষণ করা ওয়াজিব সেইগুলির থেকে অনেক দূরে, যে ধারণা পোষণ করা ওয়াজিব এইটার থেকে অনেক মুসলমান বর্তমানে দূরে থাকেন কেন? যেসব ধারণার মধ্যে গুণা আছে এইসব ধারণায় লিপ্ত থাকেন কেন? তার একমাত্র কারণ আমাদের অনেকেরই জানা নাই কোন ধারণার মধ্যে সওয়াব আছে আর কোন ধারণার মধ্যে গুনাহ আছে, আমাদের জানা নাই। জানা না থাকার কারণে আমরা যেই ধারণার মধ্যে গুনাহ আছে এটাই লিপ্ত থাকি, যে ধারণায় সওয়াব আছে সেইটার থেকে দূরে থাকি। কাজেই আমাদের এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করার জন্য, যে গুনায় যে ধারণায় গুনাহ আছে এমন ধারণায় যেন আমরা লিপ্ত না হই, যে ধারণায় সওয়াব আছে সেই ধারণা যেন পোষণ করি। এটা পালন করার জন্য জরুরি ভিত্তিতেই আমাদের, শুধু আমাদের নয় গোটা সমাজের সমস্ত মুসলমানদের জানা দরকার যে কোন ধারণার মধ্যে গুনাহ আছে আর কোন ধারণার মধ্যে সওয়াব আছে। এই ব্যাপারে তাফসীরের কিতাবে লেখা আছে, ধারণা সর্বমোট চার প্রকার। এক প্রকার ধারণা ওয়াজিব, এক প্রকার ধারণা মুস্তাহাব, এক প্রকার ধারণা জায়েজ, এক প্রকার ধারণা হারাম। কথাগুলি পরিষ্কারভাবে জানার জন্যই আমরা প্রথম থেকে মনে রাখি মানুষের ধারণা সর্বমোট চার প্রকার। এক প্রকার ধারণা ওয়াজিব, এটা অন্তরে না রাখলে গুনাগার হতে হবে, এরকম ধারণা রাখতেই হবে। আরেক রকম ধারণা মুস্তাহাব, এটা অন্তরে রাখলে সওয়াব পাওয়া যাবে, না রাখলে সওয়াব নাই, গুনাহও নাই। আরেক প্রকার ধারণা মুবাহ, এটা রাখা না রাখার মধ্যে কোনো সওয়াব গুনার সম্পর্ক নাই। আরেক প্রকার ধারণা হলো হারাম, গুনার কাজ। এবার আমি একটা একটা করে আপনাদের সামনে উদাহরণ তুলে ধরি, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন এবং স্মরণ রাখতে পারেন তাহলে এই আয়াতের তফসিরের মাধ্যমে আমরা গুনার ধারণার থেকে বিরত থাকতে পারব এবং সওয়াবের ধারণা ওয়াজিব ধারণা আমরা অন্তরে পোষণ করতে পারব। যে সমস্ত ধারণা অন্তরে রাখা ওয়াজিব, এর মধ্যে এক নম্বর হল আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা ওয়াজিব, আল্লাহর ব্যাপারে কুধারণা রাখা হারাম। প্রশ্ন জাগে যে আল্লাহর ব্যাপারে সুধারণা কোনটা আর আল্লাহর ব্যাপারে কুধারণা কোনটা? আল্লাহর ব্যাপারে সুধারণা হল আল্লাহ কখনো কারো সাথে কোনো রকমের অবিচার করেননি, করেন না, করবেন না। আল্লাহ কোনো সময় কারো সাথে বিন্দুমাত্র অবিচার করেননি, করতেছেন না, ভবিষ্যতেও করবেন না। যে আল্লাহর ব্যাপারে একটা সুধারণা, এই কথাটা না জানার কারণে অনেক মুসলমানদের মধ্যে দেখা যায় সারা জীবন বড় পরিশ্রম করেও একজন লোক ধনী হতে পারল না, আরেকজনকে আল্লাহ বিনা পরিশ্রমে ধনী বানিয়ে দিলেন। আল্লাহ সম্পর্কে কুধারণা করে বসে যে এই আল্লাহ আমার সাথে অবিচার করেছে। একজন লোক সন্তান না চাইতেই আল্লাহ তাকে দিয়া দিলেন, আরেকজন লোক সারা জীবন বড় আল্লাহর কাছে সন্তান চাইল কিন্তু আল্লাহ তাকে একটা সন্তানও দিলেন না। ধারণা করে বসে বসে আল্লাহর ব্যাপারে যে আল্লাহ আমার সাথে অবিচার করলেন। এইভাবে মানুষ আল্লাহর সাথে বহু রকমের কুধারণা পোষণ করে থাকে। আল্লাহর সম্পর্কে কুধারণা পোষণ করা শুধু হারাম নয়, আল্লাহর সাথে কুধারণা পোষণ করলে ঈমান থাকে না, সাধারণ কথা নয়। কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মুসলমান মনে করে আল্লাহ বিন্দু মাত্র অবিচার করেছেন, সাথে সাথে সেই মুসলমান আর মুসলমান থাকে না, সে কাফির হয়ে যায়। বুঝে থাকলে বলুন তো, আমরা আল্লাহর ব্যাপারে কুধারণা পোষণ করব না সুধারণা পোষণ করব? সুধারণা পোষণ। আমি এত কষ্ট করি, এত পরিশ্রম করি, আল্লাহ আমার দুঃখ দূর করে দেন না কেন? এরকম প্রশ্ন যাদের মনে থাকে, এই জাতীয় প্রশ্নের জবাব অতীতে আমি একাধিকবার আপনাদের সামনে পেশ করেছি। অনেকেরই হয়তো মনে থাকার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে দয়া দান করতেছেন, মুহূর্তে মুহূর্তে আল্লাহ দয়া দান করতেছেন বলে আমি জীবিত আছি। প্রতি মুহূর্তে আমার নাক দিয়ে বাতাস ঢুকছে আল্লাহর দয়ায়, প্রতি মুহূর্তে আমার নাক দিয়ে বাতাস বের হচ্ছে আল্লাহর দয়ায়। আল্লাহ যদি এতটুকু দয়া করেন না, এক দুই মিনিটের জন্য আমার নাক দিয়ে বাতাস ঢুকা বন্ধ করে দেন, আল্লাহ যদি এক দুই মিনিটের জন্য আমার নাক দিয়ে বাতাস বের হওয়া বন্ধ করে দেন, তাহলে আমি মরতে বাধ্য হয়ে যাব। তাহলে তো আমার অস্তিত্বটাই টিকে আছে আল্লাহর দয়ার উপর। তাই আল্লাহ আমাদেরকে যা কিছু দান করতেছেন সবটুকুই দয়া। কতটুকু দান করবেন কতটুকু নয় সেটা আমার ইচ্ছায় নয়, সেটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। এই জন্য কোনো অবস্থাতে কোনো মানুষ আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করতে পারে না। আল্লাহ কারোর সাথে কখনো বিন্দুমাত্র অবিচার করতেছেন বা করবেন এরকম পোষণ করতে পারবে না। আল্লাহ কোনো ঘটনা নিজের বুঝে না আসলে বিজ্ঞ আলিমুল আমাদের কাছ থেকে বুঝে নিতে হবে যে আল্লাহ আমার সাথে এই আচরণটা কেন করলেন। কিন্তু আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করা যাবে না। আমি অতীতে আপনাদেরকে বলেছি হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, এই কাঁটা ফুটার দ্বারা তার যেটুকু কষ্ট হয়, এইটুকু কষ্ট আল্লাহ দুনিয়াতে কোনো মুমিন বান্দাকে দিয়া থাকেন, হয়তো তার কোনো গুনাহ মাফ করার জন্য, আর না হয় তার পুরস্কার বড় করে দেওয়ার জন্য। আমার পায়ে কাঁটা ফুটলো কার হুকুমে? এর দ্বারা যে কষ্ট হইল, এই কষ্টটা যে আল্লাহ আমাকে দিলেন, হাদিসটা বুঝে থাকলে বলুন কত বড় অবিচার করলেন না অনেক বড় দয়া করলেন। হ্যাঁ, একটা কাঁটা ফুটার দ্বারাও যদি মুমিন বন্দার প্রতি আল্লাহ দয়াই করে থাকেন, তাহলে আপনাকে গরিব বানাইয়া কত বড় দয়া করছেন, আপনাকে রোগ দিয়া কত বড় দয়া করছেন, আপনাকে বিপদ দিয়া কত বড় দয়া করছেন, এটা অতি সহজেই আমরা বুঝে নিতে পারি। এই কারণে কোনো অবস্থায় আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করা যাবে না, আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করতে হবে। আল্লাহ সম্পর্কে সুধারণা এবং কুধারণার আরেকটা পদ্ধতি হলো, আমরা সবাই কম বেশি গুনাহ কাতা করে থাকি। আপনারা কি মনে করেন আল্লাহর দরবারে শুধুমাত্র নবীগণ কোনো গুনাহ করেন না? নবীগণ ছাড়া সমস্ত মানুষই, মুমিন মুসলমানেরাও, এমনকি ওলিয়া উলিয়াগণও কোনো না কোনো সময় আল্লাহর দরবারে গুনাহ কাতা করে থাকেন। সেই গুনাহ থেকে তওবা করে ফেললে আল্লাহ মাফ করে দেবেন। কেউ যদি মনে করে তওবা করলেও আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহর সম্পর্কে কুধারণা। আর কেউ যদি মনে করে তওবা করার দরকার নাই, আল্লাহ সম্পর্কে আমার ধারণা ভালো আছে, আমি ইচ্ছা মতো গুনাহ করতে থাকবো আর আল্লাহ আমাকে মাফ করতে থাকবেন, তার সুধারণা হইল এটা। বলেন সুধারণা আর কুধারণারও কোনো সীমারেখা আছে নি? না, সীমারেখা নাই। তা আল্লাহ সম্পর্কে সুধারণার সীমারেখা হলো, আমার জীবনে যত গুনাহ করি না কেন, আমি যদি যথারীতি তওবা করে গুনাহগুলি ছেড়ে দেই, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে মাফ করে দেবেন, এটা হলো আল্লাহ সম্পর্কে সুধারণা। আমি তওবা করব না, গুনাহ করতে থাকবো আর আল্লাহ মাফ করতে থাকবেন, এটা আল্লাহ সম্পর্কে সুধারণা নয়, এটা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা। কাজেই আল্লাহ সম্পর্কে সুধারণার আরেকটা পদ্ধতি হলো, যে কোনো গুনাগার বন্দা তওবা করার যে নিয়ম আছে, সেই নিয়ম মতে গুনাহ করে তওবা করে গুনাহ ছেড়ে দিলে আল্লাহ অবশ্যই মাফ করবেন, এটা অন্তরে পোষণ করতে হবে, এটা হলো আল্লাহ সম্পর্কে আরেকটা সুধারণা। কেউ যদি মনে করে তওবা করলেও আল্লাহ আমার গুনাহ মাফ করবেন না, এটা আল্লাহ সম্পর্কে কুধারণা। কেউ যদি মনে করে তওবা না করলেও আল্লাহ আমাকে মাফ করবেন, এটাও আরেকটা কুধারণা। কাজেই আল্লাহর মাফ করা না করার একটা স্কেল আছে, একটা রুল আছে, একটা নীতি আছে, সেই নীতিতে আমাদের অটল থাকতে হবে এবং সেই অনুপাতে আল্লাহ সম্পর্কে কুধারণার থেকে আমাদের বাঁচতে হবে, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। আমি যথারীতি তওবা করলেও আল্লাহ মাফ করবেন না, এমন ধারণা হইল আল্লাহ সম্পর্কে কুধারণা। আমি যথারীতি তৌবা করলে অবশ্যই আল্লাহ আমাকে মাফ করে দেবেন, এটা হইল আল্লাহ সম্পর্কে সুধারণা। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ সম্পর্কে যে সমস্ত সুধারণার কথা আলোচনা হইল, এই ধারণাগুলি মবাহ না মুস্তাহাব না ওয়াজিব? হ্যাঁ, আল্লাহ সম্পর্কে এই সমস্ত সুধারণা রাখা ওয়াজিব। পরিষ্কার ভাষায় তফসিরের কিতাবে লেখা আছে, কেউ যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, সে আল্লাহ সম্পর্কে চরমভাবে কুধারণা পোষণ করে, তার আর ইমান থাকে না। আল্লাহর রহমত সম্পর্কে নিরাশ হয়ে গেলে সে আল্লাহ সম্পর্কে চূড়ান্ত কুধারণা পোষণ করল, সে আর মুসলমান থাকে না। আর কেউ যদি মনে করে আমি ইচ্ছা মতো গুনাহ করতে থাকবো আর আল্লাহ মাফ করতে থাকবেন, তওবার কোনো দরকার নাই, এইটাও আল্লাহ সম্পর্কে কুধারণা, এমন কুধারণা করলেও ইমান থাকে না। সুতরাং ইমান দুইটা জিনিসের মধ্যবর্তী থাকে, একটা হলো আমি তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন এই আশা পোষণ করতে হবে, আমি তওবা না করলে আমি গুনাহ করতে থাকবো আর আল্লাহ মাফ করতে থাকবেন, এইটা মাফের নিয়ম নয়। কাজেই আমি তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, এটা হলো আশা, আর তওবা না করলে আল্লাহ শাস্তি দিবেন, সেটা হলো ভয়। আশাও মুমিনের অন্তরে থাকতে হবে, ভয়ও থাকতে হবে, এই দুইটার মধ্যখানে হলো মুমিনের ইমান। যেই ব্যক্তি আল্লাহর গজবের ভয় রাখে না, সে বেপরোয়াভাবে গুনাহ করবে, আর যে ব্যক্তি আল্লাহর রহমতের আশা রাখে না, সে এবাদত বন্দেগী করবে না। এই জন্য এবাদত বন্দেগী করতে হইলে আল্লাহর রহমতের আশা থাকতে হবে, আর গুনাহ সারতে হলে আল্লাহর শাস্তির ভয় থাকতে হবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হলেও ইমান থাকে না, আল্লাহর ব্যাপারে বেপরোয়া হয়ে গেলেও ইমান থাকে না। এই জন্য মুমিনের ইমান দুইটা জিনিসের মধ্যবর্তী থাকে, একটা হলো রহমতের আশা আর একটা হলো গজবের ভয়। সদা সর্বদা আমরা আল্লাহর দরবারে পোষণ করব, তিনি আমাকে রহম করতে পারেন। সদা সর্বদা আমরা আল্লাহর দরবারে ভীত থাকব, তিনি ইচ্ছা করলে আমাকে সাজা দিতে পারেন, দয়াও করতে পারেন, সাজাও দিতে পারেন। গ্যারান্টি আছে না ধারণা? গ্যারান্টি না? গ্যারান্টি নাই। আল্লাহ ইচ্ছা করলে আমাকে দয়া করতে পারেন, এটা গ্যারান্টি নয়, এটা আশা। আল্লাহ ইচ্ছা করলে আমাকে শাস্তি দিতে পারেন, এটা গ্যারান্টি নয়, এটা ভয়। এই আশা এবং ভয় যার অন্তরে থাকে, সে আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ সুধারণা পোষণ করে। এই দুই জিনিস যে মুমিনের অন্তরে থাকে, এই দুই মুমিন দুইটা জিনিস থেকে বঞ্চিত হবে না, একটা হলো আল্লাহর এবাদত থেকে বঞ্চিত হবে না, আল্লাহর রহমতের আশায় আশায় সে এবাদত করতেই থাকবে, আর একটা হলো বেপরোয়াভাবে সে গুনাহ করবে না, আল্লাহর শাস্তির ভয়ে সে গুনাহ থেকে বিরত থাকবে। সুতরাং রহমতের আশা এবং গজবের ভয়, এই দুইটা ধারণা আল্লাহর প্রতি মুমিন বন্দার অত্যন্ত মূল্যবান জিনিস, থাকলে ইমান থাকে, না থাকলে ইমান থাকে না। এই দুইটা জিনিস থাকলে মানুষ গুনাহ থেকে বিরত থাকতে পারে এবং এবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে পারে। গেল আল্লাহর ব্যাপারে যে ধারণা রাখা ওয়াজিব। আরো কিছু ধারণা আছে, সেইগুলি বান্দার ব্যাপারে এই সমস্ত ধারণা রাখা ওয়াজিব। গ্যারান্টি নাই, ধারণাই, কিন্তু এটা ওয়াজিব। বিচারকের আদালতে যদি কোনো ব্যাপারে বিচার হয়, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাজ্জিনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকান। আদালতে বিচারের দুইটা পক্ষ থাকে, একটা পক্ষের নাম বাদী আর একটা পক্ষের নাম বিবাদী। যে মামলা করল সাধারণত সে হয় বাদী, যার বিরুদ্ধে মামলা করল সাধারণত সে হয় বিবাদী। রাসূল বলেন, আদালতে কোনো বাদী মামলা করলে তার দাবিটা সাক্ষীর দ্বারা প্রমাণ করতে হবে। যদি বাদীর পক্ষে আদালতে কোনো সাক্ষী না থাকে, তাহলে বিবাদীকে কসমের মাধ্যমে অস্বীকার করতে হবে। সম্ভাবনা আছে কি নাই যে বাদী মিথ্যা সাক্ষীও দিতে পারে? সম্ভাবনা আছে কি নাই বিবাদীকে মিথ্যা কসমও খাইতে পারে? তাহলে এমত অবস্থায় বিচারকে আসল বিচার কেমনে করবে? আসল বিচারের জায়গা দুনিয়া নয়। আসল বিচারের একমাত্র জায়গা হইল কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনকে মালিকি ইয়াউমিদ্দিন বলেছেন, শেষ বিচারের দিনের মালিক, সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল দেওয়ার দিনের মালিক একমাত্র আল্লাহ। আমার কথা বুঝে থাকলে বলুন, দুনিয়াতে শেষ বিচার হয় না হাশরের মাঠে শেষ বিচার হবে? দুনিয়াতে শেষ বিচার অনেক ক্ষেত্রেই হয় না। কেন হয় না? বাদীর পক্ষে সাক্ষীরা মিথ্যাও দিতে পারে, বিবাদীয়ে মিথ্যা কসমও খাইতে পারে। যদি আদালতে বাদী মিথ্যা সাক্ষী উপস্থিত করে দেয়, কয়েকজন মিথ্যুক যদি বিচারকের সামনে তার পক্ষে সাক্ষী দিয়া দেয়, তাইলে বিচারক তার পক্ষে রায় দিতে বাধ্য কিনা? বাধ্য। এটা কি বাস্তবতার গ্যারান্টিতে বাধ্য না ধারণার ভিত্তিতে? ধারণা। আমি মনে করি সাক্ষীরা মিথ্যা বলেনি, এটা ধারণা, বাস্তবে মিথ্যাও বলতে পারে। বাদীর পক্ষে যদি কোনো সাক্ষী না থাকে, বিবাদী কসম খাইয়ে অস্বীকার করলে বিবাদীর পক্ষে রায় হবে। সম্ভাবনা আছে বিবাদী মিথ্যা কসম খাইতে পারে। আদালতে বিচারকের সামনে বিবাদী যদি মিথ্যা কসম খায়, তাহলে বিচারক তার পক্ষে রায় দিতে বাধ্য। বাস্তবতার গ্যারান্টি পাইয়া বিচারক রায় দেয় না সাক্ষী অথবা কসমের উপর ধারণার ভিত্তিতে? সাক্ষীর দ্বারা বিচারকের ধারণা সৃষ্টি হয় বাদী সত্যবাদী, কসমের দ্বারা বিচারকের ধারণা সৃষ্টি হয় বিবাদী সত্যবাদী। সাক্ষীর দ্বারাও গ্যারান্টি পাওয়া যায় না, ধারণা পাওয়া যায়। কসমের দ্বারাও গ্যারান্টি পাওয়া যায় না, ধারণা পাওয়া যায়। সুতরাং দুনিয়ার কোনো আদালতে বিচার সঠিক হইল না বেঠিক হইল তার কোনো গ্যারান্টি নাই। সাক্ষী যদি সত্য হইয়া থাকে বিচার সঠিক হবে, কসম যদি সত্য হইয়া থাকে বিচার সঠিক হবে, সাক্ষী যদি মিথ্যা হইয়া থাকে বিচার সঠিক হবেই না, কসম যদি মিথ্যা হইয়া থাকে বিচার সঠিক হবেই না। সুতরাং দুনিয়ার আদালতে বিচারক বাদীর পক্ষে রায় দিক বা বিবাদীর পক্ষে রায় দিক, বাস্তবতার গ্যারান্টি পাইয়া না সাক্ষী অথবা কসমের ধারণায়। এই জন্য এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আদালতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আমার আদালতে যদি কেউ জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে, সে জানে মামলাটা মিথ্যা করেছে, কিন্তু সে বাকপটু, মুখ চালাক, তার মুখ চালাকির কারণে আমার আদালতে এই মিথ্যাবাদী নিজেরে সত্যবাদী প্রমাণ করে দেয়, আর বিবাদী যদি মুখ চালাক না হয়, সে সত্যবাদী হইয়াও নিজেকে আমার আদালতে সত্যবাদী বলে প্রমাণ করতে পারে না, আদালতের বিধান মতে আমি তার পক্ষে রায় দিতে বাধ্য থাকব। আল্লাহ রসুল বলেন, নিজে রসুল বলেন, আমি রসুলের আদালতে কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে, আর মুখ চালাক হওয়ার কারণে মিথ্যাটারে যদি সত্য বলে প্রমাণ করে দেয় আদালতে, আদালতে বাস্তবতা উদ্ঘাটন করবে না সাক্ষীর ভিত্তিতে, দলিল প্রমাণের ভিত্তিতে রায় দিবে? আপনারা কি জানেন আদালতের বিচারক বাস্তব অবস্থা জানে? জানে না, কিছুতেই বাস্তব অবস্থা উদ্ধার করতে পারবে না। সাক্ষীর ভিত্তিতে, কসমের ভিত্তিতে একটা ধারণা হবে তার, এতগুলি সাক্ষী যেহেতু আছে ধারণা করা যায় দাবিটা সত্য, এতগুলি কসম খেয়ে যেহেতু অস্বীকার করেছে ধারণা করা যায় বিবাদী সত্য, এই ধারণার উপর আদালতে রায় হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আদালতেও যদি কেউ জেনে শুনে মিথ্যা মামলা করে, আর বাকপটুতার কারণে, মুখ চালাকির কারণে, চাপাবাজির কারণে তার মিথ্যা মামলাকে যদি আমার আদালতে সত্য বলে প্রমাণ করে দেয়, আদালতের বিধান মতে আমি তার পক্ষে রায় দিতে বাধ্য থাকব। কিন্তু সে যেন জেনে রাখে, আদালতের রায় পাইল না জাহান্নামের সার্টিফিকেট পাইল। স্বয়ং রসুলের আদালতেও বিচারের রায় বাস্তবতার ভিত্তিতে হওয়া গ্যারান্টি আছে না ধারণার ভিত্তিতে? এই আদালতের এই রায় ধারণার ভিত্তিতে হলেও বাদীর জন্য মেনে নেওয়া ওয়াজিব, বিবাদীর জন্য আদালতের রায় মেনে নেওয়া ওয়াজিব। এই আরেকটা ধারণা পাওয়া গেল, যেই ধারণা মেনে নেওয়া ওয়াজিব। আল্লাহ সম্পর্কে ধারণা ভালো রাখা ওয়াজিব। আল্লাহ আমাকে মাফ করে দিবেন গ্যারান্টি নাই, আশা আছে, এটা ধারণা, এটা এই ধারণা রাখা ওয়াজিব। আল্লাহ আমাকে শাস্তি দিবেন গ্যারান্টি নাই, সম্ভাবনা আছে, এটা একটা ধারণা, এই ধারণাও মেনে নেওয়া ওয়াজিব। আদালতে বিচারক বাদীর পক্ষে রায় দিলেও এই রায়টাও অবাস্তব হইতে পারে, বিবাদীর পক্ষে রায় দিলে সেই রায়টাও অবাস্তব হইতে পারে, কিন্তু মেনে নেওয়া শরীয়তের বিধান মতে আদালতের রায় বাদী বিবাদীকে মেনে নেওয়া ওয়াজিব। কোন জিনিস ওয়াজিব হইল, গ্যারান্টি ওয়াজিব হইল না ধারণা ওয়াজিব হইল? হ্যাঁ ধারণা, এই সমস্ত ধারণা ওয়াজিব। যে সমস্ত ধারণা ওয়াজিব এর মধ্যে আরেকটা ধারণা হইল, মজহাবের ইমামগণ কোনো বিষয়ের সুস্পষ্ট অকাট্য সমাধান কোরআন হাদিসে না থাকায় তারাও ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত দেন। মজহাবের ইমামগণ যে সিদ্ধান্ত দেন এটা কোরআন হাদিসে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার কারণে না না পাওয়ার কারণে? না পাওয়ার কারণে। এই কথাটা অনেকে বুঝে না, না বুঝে মনে করে মজহাবের ইমামগণের সিদ্ধান্ত কোরআন হাদিস থাকতে আমরা মানবো কেন? আরে কোরআন হাদিসে তো এই ব্যাপারে আলোচনাই নাই। যেমন ধরুন নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এটা কি এইটা কি কোরআন হাদিসে আছে? কোরআনের কোনো আয়াতে নাই নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, কোরআনের কোনো আয়াতে এটা সমাধান নাই। আজানে একামতে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ এই প্রশ্নের জবাব কোনো হাদিসে নাই। তাহলে পরিষ্কার হয়ে গেল জায়েজ নাজায়েজের অনেক সমাধান এমন আছে যা সরাসরি কোরআন হাদিসে খুঁজলে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কোরআন যে যুগে নাজিল হইতেছিল, রাসুল যে যুগে হাদিসগুলি উম্মতকে বলতেছিলেন সেই যুগে মাইকের আবিষ্কারই হয়েছে না? মাইকের আবিষ্কার হইল পরের যুগে, নামাজে ব্যবহার শুরু হইল পরের যুগে, সেই যুগে তো মাইকের অস্তিত্বই ছিল না, প্রশ্নই ছিল না জায়েজ না নাজায়েজ, প্রশ্নই আসলো পরের জমানার। এই প্রশ্নের জবাব যদি কোরআনে খুঁজতে যায় তার মতো বুকা জগতে আর কেউ হতে পারে না। এই প্রশ্নের জবাব যদি হাদিসে খুঁজতে যায় তার মতো বুকা জগতে আর কেউ হতে পারে না। বিষয়গুলি না জানার কারণে বর্তমান সমাজের বহু মুসলমান সুজা বলে দেয় কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, কোরআন মানো হাদিস মানো আর কিছু মানো না, যে তোমার মসজিদের আজান মাইকে হয় কি না হয় না, তোমার মসজিদের একামত মাইকে হয় কি না হয় না, ইমাম সাহেব মাইকে তকবির দেন কি না দেন না, কোরআন হাদিস দেওয়া হয় সলা বাইর করো না, বাইর করতে না পারলে তোমার আজান দেওয়ারও কোনো পথ নাই, একামত দেওয়ারও পথ নাই, তোমার জমাতে নমাজ পড়ারও কোনো পথ নাই। কাজে এই সমস্ত কথা হইল চটকদার কথা, এগুলির বাংলায় বলে কথা সত্য মতলব খারাপ, আসলে কোরআনও মানে না হাদিসও মানে না। এই কারণে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না এই স্লোগানটা একটা চূড়ান্ত বাতিল স্লোগান, এটা একটা চক্রান্তমূলক স্লোগান। বরং ইসলামের যাবতীয় বিধিবিধান শুধু কোরআনে পাওয়া যায় না, শুধু হাদিসে পাওয়া যায় না, ইসলামের যাবতীয় বিধিবিধান সর্বমোট চার ঠিকানায় পাওয়া যায়, এটা মনে রাখেন আপনারা। ইসলামের যাবতীয় বিধিবিধান শুধুমাত্র কোরআনে পাওয়া যায়, শুধুমাত্র হাদিসে পাওয়া যায় না, চার ঠিকানায় পাওয়া যায়। এই চার ঠিকানা চিহ্নিত করে দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, এই চার ঠিকানা চিহ্নিত করে দিয়ে হাদিস শরীফে আল্লাহর রসুল বিবরণ দিয়েছেন। আমি অতি সংক্ষেপে কোরআনের এক আয়াতের বিবরণ শোনাই যে আয়াতে আল্লাহ ঠিকানা চারটা সাব্যস্ত করে দিয়েছেন। রাসুলের হাদিসগুলি আমি সংক্ষেপে আপনাদেরকে শোনাবার চেষ্টা করব যে হাদিসগুলিতে আল্লাহ রসুল ইসলামের বিধিবিধান পাওয়ার চারটা ঠিকানা সাব্যস্ত করে দিয়েছেন। পবিত্র কোরআনের সুরায়ে নিসা এর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর অর্থ হলো হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো। এরপরে বলেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলের হুকুম মানো। প্রশ্ন জাগে কি না, মুমিন মুসলমানের জন্য আল্লাহর হুকুম কি যথেষ্ট নয়? আপনারা কি মনে করেন, মুমিন মুসলমানের জন্য আল্লাহর হুকুম মানা কি যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট হওয়ার কথা। বরং এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলে না। পরিষ্কার হইল নি? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন একমাত্র আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। তাইলে আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ আল্লাহর হুকুম মানো। এবার বলুন, মুসলমানের জন্য আল্লাহর হুকুম মানা কি যথেষ্ট নয়? আল্লাহ তো বলে দিলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলবে না। কাজী আল্লাহর হুকুম আমাদের জন্য যথেষ্ট না? বুঝেন নাই কথাটা? এখনো আল্লাহর হুকুম পালন করা আমাদের জন্য যথেষ্ট। সাথে সাথে বলেন ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো। আল্লাহই বললেন আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আল্লাহই কেন বলেন রাসূলের হুকুম মানো? এইটাও আল্লাহর কথা, ওইটাও আল্লাহর কথা। আল্লাহই বলেছেন কোরআনে আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আল্লাহই বলেছেন রাসূলের হুকুম মানো, কেন এমন কথা বললেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে কোরআনের আরেক আয়াতে বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূল নিজের পক্ষ থেকে কোনো হুকুম দেন না, আল্লাহর হুকুমের ব্যাখ্যা করেন। আমার কথা বুঝে থাকলে বলুন, রাসূল নিজের পক্ষ থেকে মন গড়া কোনো হুকুম দেন না, আল্লাহর হুকুমের ব্যাখ্যা করেন। এই জন্য আল্লাহ বলেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ইউতিউর রাসূল নি। আল্লাহ বলেন যে ব্যক্তি রাসুলের হুকুম মানল সে আল্লাহরই হুকুম মানল। কেন? রাসুলের তো নিজের কোনো হুকুমই নেই, আল্লাহর হুকুমের ব্যাখ্যা করেছেন। কাজেই যে রাসুলের হুকুম মানল সে আল্লাহরই হুকুম মানল। কাজেই সূরা নিসার 59 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো, এরপরে যে বলেছেন আতিউর রাসুল, রাসুলের হুকুম মানো, দুইজনের দুই হুকুম না একই হুকুম? একই হুকুম। কোনো হুকুম আল্লাহ কোরআনে নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন, যার আর ব্যাখ্যার দরকার নেই। আর কোনো হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন, ব্যাখ্যা বাকি রেখেছেন রাসুলের জন্য, সেখানে রাসুল ব্যাখ্যা করে দিয়েছেন। বুঝে থাকলে বলুন, রাসুল নিজের পক্ষ থেকে কোনো হুকুম করেছেন না, আল্লাহর হুকুমের ব্যাখ্যা করেছেন, আল্লাহর হুকুমের ব্যাখ্যা করেছেন। এই জন্য তফসিরের কিতাবে লেখা আছে, আল্লাহ যে বললেন আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো, এর অর্থ হইল ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। এরপরে যে বলেছেন রাসুলের হুকুম মানো, এর অর্থ হলো যে বিধান ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে না পাও সেই বিধান রাসুলের হাদিস থেকে গ্রহণ করো। তারপরে বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের হুকুমদাতাদের হুকুম মানো। আল্লাহর হুকুম মানো, রাসুলের হুকুম মানো, হুকুমদাতাদের হুকুম মানো। প্রশ্ন জাগে কিনা, আল্লাহ এবং রসুল ছাড়া আর একদল হুকুমদাতা ওরা কারা? ওদের হুকুম মানব কেন? প্রশ্ন জাগে কিনা? প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, এখানে আল্লাহ যাদেরকে হুকুমদাতাদের বলেছেন তারাও নিজের পক্ষ থেকে কোনো হুকুম দেওয়ার অধিকার রাখেন না, তারাও কোরআন এবং হাদিসের বিবরণের ব্যাখ্যা করেন। আল্লাহর কোরআনে যে বিধান দিয়েছেন তার ব্যাখ্যা রসুল তার হাদিসে করেন, রাসুল হাদিসে যে বিধান দিয়েছেন তার ব্যাখ্যা করেন পরবর্তী যারা। কাজেই রসুলের হুকুম মানলে যেমন আল্লাহর হুকুম মানা হয়, রাসুলের হুকুমের ব্যাখ্যা যারা করেন তাদের হুকুম মানলেও রসুলের হুকুম মানা হয়। কাজে কাজেই রসুলেরও আলাদা কোনো হুকুম নাই, হুকুমদাতাদেরও আলাদা কোনো হুকুম নাই। রাসুল করেন আল্লাহর হুকুমের ব্যাখ্যা, অন্যান্য হুকুমদাতারা করেন রাসুলের হুকুমের ব্যাখ্যা। অন্যান্য হুকুমদাতারা ওরা কারা? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন ওরা দুই দল, আল্লাহ এবং রসুল ছাড়া আর যত হুকুমদাতা আছে মুসলমানদের জন্য এরা দুই দল। এক দল হলো দেশের সরকার, আর এক দল হলো যে বিষয়ে সরাসরি কোরআন হাদিসে হুকুম পাওয়া যায় না, কোরআন হাদিসের আলোকে সেই বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার অধিকারী যারা, এক কথায় মজহাবের ইমামগণ। সরকার যে এই হুকুমদাতাদের এক ব্যাখ্যা হইল সরকার, তাহলে আল্লাহর আয়াতের অর্থ দাঁড়ায় আল্লাহর হুকুম মানো, রাসুলের হুকুম মানো, সরকারের হুকুম মানো। সরকারের হুকুম কেন মানবো? আল্লাহর হুকুম এবং রাসুলের হুকুম কি আমাদের জন্য যথেষ্ট নয়? আমরা আবার সরকারের হুকুম মানতে যাব কেন? এই প্রশ্নের জবাবটাও ইনশাআল্লাহ আশা করি আপনারা পরিষ্কারভাবেই বুঝবেন, আর বুঝলে পরেই টের পাবেন আল্লাহর হুকুম রাসুলের হুকুম কি আমাদের জন্য যথেষ্ট নয়, আমরা আবার আবু হানিফার হুকুম আর ইমাম শাফির হুকুম মানতে যাব কেন, সরকারের হুকুম মানতে যাব কেন, এই প্রশ্নের যেই জবাব, আবু হানিফার হুকুম মানতে যাব কেন ওই প্রশ্নেরও সেই জবাব। কাজেই আগে সরকারের ব্যাপারটা বুঝি। দুনিয়ার বর্তমান দুনিয়ার প্রায় সমস্ত দেশে সরকারি একটা আইন আছে, ট্রাফিক সিগন্যাল আইন, ট্রাফিক সিগন্যাল আইন আছে। সামনে যদি লাল বাতি জ্বলে তাইলে গাড়ি থামবে, সামনে যদি সবুজ বাতি জ্বলে তাইলে গাড়ি ছাড়বে, এটা একটা আইন আছে কিনা, এটা সরকারের হুকুম কিনা? এই হুকুম কোরআনের কোন আয়াতে আছে? নাই। এই হুকুম রাসুলের কোন আয়াতে কোন হাদিসে আছে? নাই। তাহলে হুকুমটা আল্লাহ দিলেন না রসুল দিলেন না সরকার দিল? সরকার দিল। সরকারের এমন কোন আইন যে হুকুম আল্লাহ কোরআনে দেননি সরকার দিছে, যে হুকুম সরকারে দিছে রসুল হাদিসে দিছেন না, এই হুকুমটা দেখতে হবে। এই হুকুমটা কি জনগণের মঙ্গলের জন্য, দেশের উন্নতির জন্য, না সরকারের স্বার্থে, এটা দেখতে হবে। যদি সরকারের স্বার্থে হয় তাহলে এটা আল্লাহর হুকুম বিরোধী হবে, রাসুলের হুকুম বিরোধী হবে। আর যদি সরকারের স্বার্থে না হইয়া জনগণের মঙ্গলের জন্য হয়, দেশের উন্নতির জন্য হয়, তাহলে সরকারের সেই হুকুমটা আল্লাহ হুকুমের বিপরীত হবে না, সরকারের সেই হুকুমটা রাসুলের হুকুমের বিপরীত হবে না। আমার কথা বুঝে থাকলে বলুন, সরকারে যে ট্রাফিক সিগন্যাল আইন করেছে, হুকুম দিয়েছেন জনগণকে লাল বাতি জ্বললে গাড়ি থামতে হবে, সবুজ বাতি জ্বললে গাড়ি চলতে হবে, এটা তো কোরআন হাদিসে ছিল না, এটা সরকারে হুকুম দিছে, এটা কি আল্লাহর কোনো হুকুমের বিরুদ্ধে যায়, রসুলের কোনো হাদিসের বিরুদ্ধে যায়? জনগণের জন্য মঙ্গল কি না? মঙ্গল। এমন ক্ষেত্রে সরকার যদিও অমুসলমান হয়, এই সরকারের এমন হুকুম মানা মুসলমান জনগণের জন্য ওয়াজিব। কথা বুঝলেন কি না? আপনারা যে যে দেশে বাস করেন, এই দেশের সরকার মুসলমান না অমুসলমান? আপনারা মুসলমান নাগরিক এই দেশে আছেন কি না? এই অমুসলমান সরকারে হুকুম দিছে কি না লাল বাতি জ্বললে গাড়ি থামতে হবে, সবুজ বাতি জ্বললে গাড়ি চলতে হবে? এটা যেহেতু আল্লাহর কোনো হুকুমের বিরুদ্ধে যায় না, রাসুলের কোনো হুকুমের বিরুদ্ধে যায় না, বরং আপনাদেরকে সড়ক দুর্ঘটনার থেকে রক্ষা করার জন্য, আপনাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবার জন্য সরকারে এই আইন করেছে। এই কারণে সরকার অমুসলিম হইলেও, আপনারা মুসলমান নামাজি রোজাদার দিনদার ফরেজগার আল্লাহওয়ালা হইলেও, সরকারের এই হুকুম মানা আপনার জন্য ওয়াজিব। কথা বুঝলেন কি না? দেখুন, গেল উলুল আমরের এক বেক্কা সরকার। এখন যদি কেউ বলে আল্লাহর হুকুম মানি, রাসুলের হুকুম মানি, আর কারো হুকুম মানি না, সে দুনিয়ার কোনো দেশে লাইনে গাড়ি চালাতে পারবে? কেন? তুমি তো আল্লাহর হুকুম আর রাসুলের হুকুম ছাড়া আর কারো হুকুম মানো না। যেই হুকুম কোরআনে আল্লাহ দেননি, যেই হুকুম হাদিসে রাসুল দেননি, এমন হুকুম যদি অমুসলিম সরকারেও দেয়, কাফির সরকারেও দেয়, আর হুকুমটা যদি আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে না হয়, তোমাদের উপকারের জন্য হয়, তোমরা মুসলমান নাগরিকেরা এই অমুসলমান সরকারের হুকুম মানা ওয়াজিব, অমুসলমান সরকারের হুকুম মানা ওয়াজিব। কাজেই এই অমুসলিম সরকার শাসিত ব্রিটেনে কোনো মুসলমান গাড়ি চালাবার সময় রেড সিগন্যাল লঙ্ঘন করে গাড়ি চালিয়ে গেলে শুধু দুনিয়াতে জরিমানা দিতে হবে তা নয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, সরকারের হুকুম মানো আদেশ করেছিলাম লঙ্ঘন করলা কেন? কথা বুঝলেন কি না? দেখুন, তবে এখানে একটা শর্ত আছে। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সরকার যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো হুকুম দেয়, সরকার যদি রাসুলের ব্যাখ্যার বিরুদ্ধে কোনো হুকুম দেয়, তাইলে সেই সরকারের হুকুম মানা যাবে না। তাইলে সরকারের হুকুম আমরা কতক্ষণ পর্যন্ত মানব? যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে না হয় এবং হুকুমটা যদি আমাদের উপকারের জন্য হয়। গেল উলুল আমরের এক ব্যাখ্যা সরকার, এই ব্যাখ্যা সম্পর্কে আলোচনা। উলুল আমরের দুই নম্বর ব্যাখ্যা, সরকার নয়, উলুল আমরের দুই নম্বর ব্যাখ্যা হইল মুজতাহিদ ইমামগণ। মুজতাহিদ ইমামগণের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের কিছু বিধান উদ্ভাবন করার দায়িত্ব দিয়েছেন, বাইর কইরা নেওয়ার দায়িত্ব দিয়েছেন। সূরায়ে নিসা এর 83 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজতাহিদ ইমামগণকে দায়িত্ব দিয়েছেন যে বিষয়ে সরাসরি কোরআনে কোনো বিধান পাওয়া যাবে না, যে বিষয়ে রাসূলের হাদিসে সরাসরি কোনো ইসলামের বিধান পাওয়া যাবে না, এমন নূতন প্রশ্ন যদি দেখা দেয়, এমন নূতন সমস্যা যদি দেখা দেয়, তাহলে তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করো। দায়িত্ব দিয়েছেন আল্লাহ একদল মানুষের হাতে। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 83 নম্বর আয়াতে। যাদের হাতে আল্লাহ দায়িত্বটা দিয়েছেন এদেরকে ইসলামের পরিভাষায় মুজতাহিদ বলা হয়। এটা হলো সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বারে বলা হয় মুস্তাহিদিন। একজন হইলে মুস্তাহিদ, বহুজন হইলে মুস্তাহিদিন। যাদের হাতে আল্লাহ সমাধান বের করার দায়িত্ব দিয়েছেন তাদেরকে মুস্তাহিদিন বলা হয়। এরা যে গবেষণা করবেন সেই গবেষণাটাকে ইজতেহাদ বলা হয়। যে নীতিমালা সামনে রেখে গবেষণা করবেন, না মন গড়া না নীতিমতো, তাদের গবেষণার নীতিটাকে ইসলামের পরিভাষায় কিয়াস বলা হয়। এইভাবে মুস্তাহিদগণ ইজতেহাদ করে কিয়াসের মাধ্যমে যে সমাধান বের করবেন, এই সমাধান বের করাটাকে ইস্তেমবাত বলা হয়। গবেষণাকারীরা হলেন মুস্তাহিদ, গবেষণার নাম ইজতেহাদ, গবেষণার নীতির নাম কিয়াস। এইভাবে ইসলামের সমাধান বের করার নাম ইস্তেমবাত। এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারেন, সমস্ত মুস্তাহিদরা একই সমাধান যদি বের করতে পারেন, এইটাকে আল্লাহর রসুল তার হাদিসে উম্মতের ইজমা বলে ঘোষণা দিয়েছেন। হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আও কালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। কোনো প্রশ্নের সরাসরি সমাধান কোরআনে না থাকায়, কোনো প্রশ্নের সরাসরি সমাধান হাদিসে না পাওয়ায় মুস্তাহিদগণ ইজতেহাদ করে যে ঐক্যবদ্ধ যে সমাধান বের করবেন, আল্লাহ রসুল অগ্রিম সমর্থন দিয়া বলেন তাদের ঐক্যবদ্ধ বের করা সমাধানটা আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী সমাধান গণ্য হবে। বের করে ফেলেছেন না বের করবেন? বের করবেন, কিন্তু আল্লাহ রসুল সমর্থন দিয়েছেন অগ্রিম। আল্লাহ রসুল অগ্রিম বলে গেছেন যে আমার পরেও যদি কেউ এই রকম ঐক্যবদ্ধ সমাধান বের করে, সেই সমাধানটা আল্লাহর কাছে একেবারে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামের বিধান বলে গণ্য হবে। এটাকে রসুলের হাদিসের ভাষায় উম্মতের ইজমা বলা হয়। এটা হলো ইসলামী বিধান পাওয়ার 3 নম্বর ঠিকানা। কোরআন হলো 1 নম্বর ঠিকানা, হাদিস হলো 2 নম্বর ঠিকানা, উম্মতের ইজমা হলো 3 নম্বর ঠিকানা। এই উম্মতের ইজমার 3টা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুজতাহিদ ইমামগণের ইজমা, আর একটা হলো উলামায়ে কেরামের ইজমা। সাহাবায়ে কেরাম যে ব্যাপারে ঐক্যবদ্ধ সমাধান দিয়ে ফেলেছেন সেই ব্যাপারে আবু হানিফার অধিমত করার অধিকার নাই, শাফির অধিমত করার অধিকার নাই। সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে, আর কারো অধিমত করার অধিকার নাই। খুব জরুরি কথা সাবকাল আমি কইতেছি আপনার সামনে, মেহরবানি করে ইয়াদ রাখলে বুঝলে জীবনে বহু সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং বহু ফতভ্রষ্টদের গুমরাহিত থেকে নিজেদের ইমান আমল হেফাজত করতে পারবেন। সরাসরি কোরআনে হাদিসে যেই বিষয়ের সমাধান পাওয়া যাবে না, সেই বিষয়ের সমাধান ইস্তেহাত করে বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন সূরায়ে নিসার 83 নম্বর আয়াতে। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন এরা হইলেন মুস্তাহিদ। এরার গবেষণার নাম ইস্তেহাদ, গবেষণার নীতির নাম কিয়াস, এইভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত। এরা যদি সবে একমতে একটা সিদ্ধান্ত বের করতে পারেন, মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ বের করা সিদ্ধান্তটাকে রসুল অগ্রিম বলে গেছেন, এটার নাম উম্মতের ইজমা, এটার নাম উম্মতের ইজমা। কোরআনের কোনো কথা যেমন শতকরা 100 ভাগ নির্ভুল, হাদিসের কোনো কথা যেমন শতকরা 100 ভাগ নির্ভুল, আল্লাহর রসুল বলেন উম্মতের ইজমাও শতকরা 100 ভাগ নির্ভুল। উম্মতের ইজমাও শতকরা 100 ভাগ নির্ভুল। এখন যদি আপনি বলেন কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, এই হাদিসটা মানলেন কোথায়? এটা তো হাদিস, রসুল বলেছেন উম্মতের ইজমা হবে যে এই ব্যাপারে, এটাও শতকরা 100 ভাগ নির্ভুল, মানলেন কোথায়? কাজী যারা বলে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, এরা আসলে কোরআনও মানে না হাদিসও মানে না। আর যদি মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের না করে ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, তাহলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকে পরিভাষাগতভাবে এক একটা মজহাব বলা হয়। কি বলা হয়? মজহাব। তাই আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ইসলামের যাবতীয় বিধান পাওয়ার এই 4টা ঠিকানা। 1 নম্বর ঠিকানা হইল আল্লাহর কোরআন, ইসলামের কিছু বিধান কোরআনে পাওয়া যাবে। 2 নম্বর ঠিকানা হলো রাসূলের হাদিস, ইসলামের আর কিছু বিধান রাসূলের হাদিসে পাওয়া যাবে। ইসলামের বিধান পাওয়ার 3 নম্বর ঠিকানা হলো উম্মতের ইজমা, ইসলামের কিছু বিধান উম্মতের ইজমায় পাওয়া যাবে। আর ইসলামের বিধিবিধান পাওয়া যাওয়ার 4 নম্বর ঠিকানা হইল মুস্তাহিদগণের মজহাব, ইসলামের কিছু বিধান মুস্তাহিদগণের মজহাবে পাওয়া যাবে। কাজেই এই 4 ঠিকানায় ইসলামের যাবতীয় বিধিবিধান পাবে, 1 ঠিকানায় খুশ করলে সবগুলি পাবে না। বুঝে থাকলে এবার বলুন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে ইসলামের যাবতীয় বিধিবিধানের কতটা ঠিকানা চিহ্নিত করে দিলেন? 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রসুলের হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা, 4 নম্বর ইমামগণের মজহাব, 4 নম্বর ইমামগণের মজহাব। উম্মতের ইজমার 3টা স্তর বলেছিলাম, একটা সাহাবাগণের ইজমা, একটা মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর একটা উলামায়ে কেরামের ইজমা। 3টার উদাহরণ ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে বলতেছি। প্রথমে বলবো যে সমস্ত বিধান সরাসরি কোরআনে পেলাম এর একটা উদাহরণ। আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে আল্লাহর আইন মতো আল্লাহর বিধান মতো মুসলমানদের জন্য বৎসরে 1 মাস রোজা রাখা ফরজ। জানেন তো এটা আল্লাহর হুকুম কি না? আল্লাহর হুকুম। পেলাম কোথায়? সরাসরি কোরআনে। আল্লাহ বলেন শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। মর্ম হলো রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ। রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ, এটা ইসলামের বিধান। বুঝে থাকলে বলুন পেলাম কোথায়? কোরআনে। রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে নাই। কেন নাই এটা আরেক প্রশ্ন। ওই প্রশ্নের জবাব দিতে গেলে আজকে তফসির বলতে আর কিছু হবে না, এই প্রশ্নের জবাবে সময় শেষ হয়ে যাবে। এই জন্য দুঃখিত, আমি আজকের মতো এই প্রশ্নের জবাবের দিকে যাব না যে আল্লাহ কেন কোরআনে সব প্রশ্নের সরাসরি জবাব দেন না, 4 ঠিকানায় বন্টন করে দিলেন কেন? 4 ঠিকানার থেকে ইসলামের বিধান নাও, 1 ঠিকানায় দিলেন না কেন? এই প্রশ্নের গুরুত্বপূর্ণ জবাব আছে, জরুরি জবাব আছে, কিন্তু আজকে আলোচনা করার মতো সময় সুযোগ নেই। রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের কোনো জবাব কোরআনের কোনো আয়াতে নাই। এখন যদি কেউ বলে আমি কোরআন মানি আর কিছু মানি না, তাহলে কতদিন রোজা রাখবে? ফাবে না কোরআনে। কথা বুঝলেন কি না? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন। রাসূল বলেন যেই বৎসর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বৎসর 29 রোজা ফরজ হবে। যেই বৎসর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বৎসর 30 রোজা রাখা ফরজ হবে। কোন বৎসর 29 রোজা ফরজ, কোন বৎসর 30 রোজা ফরজ, এই প্রশ্নের জবাব আল্লাহর কোরআনে পেলাম না রাসূলের হাদিসে পেলাম? রাসূলের হাদিসে পেলাম। এরপরে দেখুন রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতেও নাই, এই প্রশ্নের পরিষ্কার জবাব রাসূলের কোনো হাদিসেও নাই। আমার কথা বুঝে থাকলে বলুন এবার কোথায় যেতে হবে? ইস্তিহাদ। এবার কোথায় যেতে হবে? ইস্তেহাদ কে করবে? ইস্তেহাদ করবে কে? তিন দল। প্রথম দল সাহাবায়ে কেরাম, দুই নম্বর দল মজহাবের ইমামগণ, তিন নম্বর যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম। কত দলে করবে ইস্তেহাদ? তিন দলে। তিন দলের ইস্তেহাদের ইজমা হইলে এই তিনটা ইজমার তিনটা উদাহরণ দেখুন। রাসুলের ইন্তেকালের পর তার প্রথম খলিফা কে হবেন কোরআনে হাদিসে না থাকায় রাসুলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম ইস্তেহাদে বসলেন। তিন দিন তিন রাত গেল, রাসুলের প্রথম খলিফা কোরআন হাদিসের আলোকে কে হতে পারেন এটা গবেষণা করে বের করার জন্য সাহাবাগণ ইস্তেহাদে বসলেন। কতদিন গেল? তিন দিন তিন রাত গেল। তিন দিন তিন রাতের গবেষণার ফলে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে একটা সমাধান বের করলেন, মন গড়া মতে নয়, সহি বখারির বর্ণিত একটা হাদিস, হাদিসের আলোকে। হাদিসও আছে না হাদিসের আলোকে বের করলেন? হ্যাঁ, হাদিসও সমাধান থাকলে তো আর ইস্তেহাদ লাগে না, একটা হাদিসের আলোকে তারা সমাধানটা বের করলেন। হাদিসটা কি? হাদিসটা হলো রাসুল ইন্তেকালের আগে যখন বিছানায় শায়িত ছিলেন, বিছানার থেকে উঠে মসজিদে নামাজের জমাতে ইমামতি করার জন্য যেতে পারতেছিলেন না, তখন রাসুলের পক্ষ থেকে নামাজের ইমামতির জন্য হযরত আবু বকরকে খলিফা বানিয়ে পাঠাইলেন। খলিফা কোরআনের ভাষায় একটা শব্দ, বাংলায় এটাকে প্রতিনিধি বলা হয়। একজনের কাজ করার জন্য তার পক্ষ থেকে আর একজনকে দায়িত্ব দিলে, যারে দায়িত্ব দেওয়া হইল তারে বাংলায় বলে প্রতিনিধি, আর আরবিতে বলে খলিফা। আপনারা ইংরেজিতে কি বলেন আমি জানি না, হ্যাঁ যেটাই বলেন বলে বুঝা নেবেন। তো নমাজের জমাতের জন্য রসুল আবু বকরকে খলিফা বানিয়ে পাঠাইলেন। আবু বকরের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হইল রসুলের দরবারে, রসুলে আবু বকরকে খলিফা বানিয়ে দিলেন নমাজের জমাতের জন্য, আবু বকরের বিরুদ্ধে আপত্তি দেওয়া হইল রসুলের কাছে। কি আপত্তি? রসুলকে বলা হইল, হুজুর আবু বকরের অন্তর বড় নরম, তিনি ইমাম হইয়া যখন নামাজ পড়ানি শুরু করবেন এমত অবস্থায় যখন স্মরণ হইব যে রসুল বিছানায় শায়িত অসুস্থতার কারণে, তখন মন নরম হওয়ার কারণে তিনি কান্নায় ভেঙ্গে পড়বেন, নিজের নমাজই ভেঙ্গে যাবে, মুসল্লিদের নমাজের কি উপায় হবে? এটা কি ওনার দোষের কারণে আপত্তি না একটা বিশেষ গুণের কারণে? হ্যাঁ, একটা বিশেষ গুণের কারণে আপত্তি আবু বকরের বিরুদ্ধে করা হইল। রাসুল আপত্তি অগ্রাহ্য করে বললেন, আবু বকরই আমার খলিফা, আবু বকরই নমাজের ইমামতির জন্য আমার খলিফা। আপত্তি অগ্রাহ্য করে রসুলই আবু বকরকেই রসুল নিজে নমাজে মুসল্লিদের ইমামতির জন্য খলিফা বানিয়ে দিলেন। এই হাদিসটা সহিহ বুখারী শরীফে আছে। এই হাদিসের আলোকে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ একটা সিদ্ধান্ত বাইর করলেন, সেটা হইল নমাজের জন্য রসুল যে আবু বকরকে খলিফা নিযুক্ত করেছিলেন, মুসলমান সমাজের জন্য ও সেই আবু বকর খলিফা হওয়ার যোগ্য। রাসুল করেছিলেন নমাজে আর তারা সিদ্ধান্ত নিলেন সমাজে, ওই আলোকে। কথা বুঝলেন কিনা দেখুন, সবগুলি হাদিস যাদের ব্রেইনে নাই তারা পারব সমাধান বের করতে? পারবে না। বর্তমান দুনিয়াতে এমন একজন আলেমও নাই যে সবগুলি হাদিস তার ব্রেইনে আছে, একজনও নাই। এই জন্য যাদের ব্রেইনে সবগুলি হাদিস ছিল তারাই সব সমাধান বের করে কিতাবে লিখে গেছেন। এদের মধ্যে সাহাবায়ে কেরামের পরে সারা দুনিয়াতে চারি ব্যক্তি শ্রেষ্ঠ এই কাজের জন্য। একজন হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয়জন হলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, তৃতীয়জন হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, চতুর্থজন হলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা হাদিসের কিতাব লিখেছেন মসনদে আবু হানিফা। ওই যুগে হাদিসের কিতাব লিখতো আরেকজনের কিতাব দেখে দেখে নয়, নিজের স্মরণ থেকে লিখতো। বুঝে থাকলে বলুন, আবু হানিফা হাদিসের কিতাব লিখেছেন আরেকজনের কিতাব দেখে দেখে না নিজের স্মরণ থেকে? ইমাম শাফিঈ হাদিসের কিতাব লিখেছেন কিতাবুল উম, ইমাম মালিক হাদিসের কিতাব লিখেছেন মুয়াত্তা মালিক, ইমাম আহমদ হাদিসের কিতাব লিখেছেন মসনদে আহমদ। তারা প্রত্যেকেই হাদিস মুখস্থ জানতেন। এই রকম হাদিস জানেওয়ালা বর্তমান দুনিয়াতে একজন আলেমও নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, যে সমস্ত হাদিসের আলোকে মুস্তাহিদগণ ইসলামী সমাধান বের করবেন, হাদিসগুলি ব্রেইনে আছে এমন একজন আলিমও দুনিয়াতে আছে? কার ব্রেইনে ছিল? আবু হানিফার ব্রেইনে ছিল, ইমাম শাফিঈর ব্রেইনে ছিল, ইমাম মালিকের ব্রেইনে ছিল, ইমাম আহমদ বিন হাম্বলের ব্রেইনে ছিল। সাহাবায়ে কেরাম যেহেতু হাদিসগুলি মুখস্থ করে রাখতেন, এই জন্য সাহাবায়ে কেরামের ব্রেইনে ছিল যে রসুল আবু বকরকে নমাজের জন্য রসুলের খলিফা বানাইছেন, তাই তারা সমাজের জন্য আবু বকরই রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিলেন। খেলাফতে আবু বকরের উপর সাহাবায়ে কেরামের ইজমা হইল, রাসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য একমাত্র আবু বকর, ইসলামের এই বিধান। এতক্ষণে আমার কথা বুঝে থাকলে বলুন, আমরা কি কোরআনে পেলাম, না হাদিসে পেলাম, না সাহাবায়ে কেরামের ইজমায়? সাহাবায়ে কেরামের ইজমায়। আবু হানিফার অধিকার নাই এখানে দ্বিমত করার, কারণ এই ব্যাপারে সাহাবাদের ইজমা হয়ে গেছে। ইমাম শাফিঈর অধিকার নাই এখানে দ্বিমত করার, সাহাবাদের ইজমা হয়ে গেছে। ইমাম মালিকের অধিকার নাই দ্বিমত করার, সাহাবাদের ইজমা হয়ে গেছে। ইমাম আহমদের অধিকার নাই দ্বিমত করার, সাহাবাদের ইজমা হয়ে গেছে। গেল সাহাবাদের ইজমার উদাহরণ। এবার ইমামগণের, মুজতাহিদ ইমামগণের ইজমার উদাহরণ শুনুন। একটু কঠিন হবে না ইনশাল্লাহ, আমি আপনাদেরকে সহজ করে বোঝাবার চেষ্টা করব, কিন্তু জটিল। আপনারা একটু মনোযোগে শোনার চেষ্টা করবেন, যেন ডাইজেস্ট হয়, যেন ডাইজেস্ট হয়। সাহাবায়ে কেরামের যুগে এইরকম কোন মতলববাজ ধরা পড়ছে না যারা ধর্মের নামে মতলববাজি করে। মজহাবের ইমামগণের যুগে এমন মতলববাজ ধরা পড়ছে যে ধর্মের নামে মতলববাজি করে। মতলববাজির একটা নমুনা দেখুন, হানাফি মজাব মতে উজু করার পরে বিবি রে সইলে উজু ভাঙে না। আপনারা কি জানেন, উজু করার পর বিবিকে সইলে হানাফি মজাব মতে উজু ভাঙে না, সাফি মজাব মতো ভাঙে, সাফি মজাব মতো ভাঙে। আর শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে সাফি মজাব মতো উজু ভাঙে না, কিন্তু হানাফি মজাব মতো উজু ভাঙে। রক্ত বাড়িলে উজু ভাঙে হানাফি মজাবে, আর বিবি রে সইলে উজু ভাঙে সাফি মজাবে। কথাটা বুঝলেন কিনা দেখুন, এমন মতলববাজ মুসলমান বাইরিল সাহাবায়ে কেরামের পরের জমানায়। যখন বিবি রেসইয়া লয় তখন কয়, এখন আমি সাফি মজাব গ্রহণ করলাম। আর যখন রক্ত বাড়িয়া গড়াইয়া পরে তখন কয়, আমি হানাফি, যখন রক্ত বাড়িয়া গড়াইয়া পরে তখন কয়, আমি সাফি মজাব গ্রহণ করলাম। আর গড়গিয়া যখন বিবি রেসইয়া ফেলে তখন কয়, আমি হানাফি মজাব গ্রহণ করলাম। আসলে এই গ্রহণ কোনো মজাব গ্রহণ করলো না, মতলববাজ। এই সমস্ত মতলববাজরা যে যাতে ইসলামের বিধান নিয়ে তামসা করতে না পারে, এই জন্য মুস্তাহিদ ইমামগণ একটা ব্যাপারে ইজমা করলেন। কি ইজমা? এখন থেকে মজহাব যেটা মানো একটা মানতে হবে, মতলববাজি যেন করতে না পারে কোনো মুসলমান ইসলামের বিধান নিয়া। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? যদি কঠিন মনে করেন আবার বলবো, কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ, ডাইজেস্ট হবে কিনা আমি আগেই বলেছি, তাই আবার বলি যাতে বুঝতে পারেন। সাহাবায়ে কেরামের যুগে ধর্ম নিয়া মতলববাজি করার মতো কোনো মুসলমান ধরা পড়েনি, ধরা পড়ছে সাহাবাদের পরের জমানায়। তো ইজমাউ আগের জমানায় যেই সমস্যা সাহাবাদের পরের জমানায় আসলো, এই সমস্যার সমাধান সাহাবাদের মধ্যে পাওয়া যাবে না পরের জমানার পাওয়া যাবে? যেই জমানায় মতলববাজিতে একদল মুসলমান ধরা পড়লো, রক্ত বাড়িলে কয় সাফি মজাব গ্রহণ করলাম, বিবি রেসইলে কয় হানাফি মজাব গ্রহণ করলাম, হে ইসলামের বিধান নিয়া তামসা করে মজাব মানার দোহাই দিয়া, এইভাবে যেন ইসলামের বিধান নিয়ে কেউ তামসা করতে না পারে, এই জন্য মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিলেন, এখন থেকে মজহাব যেটা মানবে একটা মানতে হবে। আজকে এই মজাব, কালকে সেই মজাব, পশু আরেক মজাব মানলে হবে না। এটা ধর্ম নিয়া তামাশা করা। মজহাব যা মানো জীবনভর একটা মানবে। সাফি মজাব পছন্দ হয়, জীবনভর সাফি মজাব পালন করো। হানাফি মজাব পছন্দ হয়, জীবনভর হানাফি মজাব পালন করো। মালিকি মজাব পছন্দ হয়, জীবনভর মালিকি মজাব পালন করো। হাম্বলি মজাব পছন্দ হয়, জীবনভর হাম্বলি মজাব পছন্দ করো, পালন করো। আরও একটা ব্যাপার আছে, কোন দেশের মুসলমান কোন মজহাবকে ফলো করবে, এই প্রশ্নের সমাধানও হাদিসের আলোকে পাওয়া গেছে। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে শুনলে আমি বলে দেব, হাদিসের আলোকে পরিষ্কার হয়ে গেছে কোন দেশের মুসলমান কোন মজহাব ফলো করতে হবে, এটাও হাদিসের আলোকে সমাধান পাওয়া যায়। এর আগে আমরা উদাহরণ তিনটা বুঝে শেষ করি। উম্মতের ইজমার দ্বারা যে বিধান পাওয়া যায় এটাও শতকরা ১০০% নির্ভুল ইসলামী সমাধান হবে, আল্লাহ রসুল ঘোষণা দিয়ে গেছেন। এই ইজমার স্তর কটা? তিনটা। একটা হইল সাহাবাদের ইজমা, উদাহরণ খেলাফতে আবু বকরের উপর সাহাবাদের ইজমা হয়েছে। দুই নম্বর ইজমা হইল মুস্তাহিদ ইমামগণের ইজমা, এটার উদাহরণ হইল মজহাব যেটা মানো একটা মানতে হবে, আজকে এইটা কালকে সেটা, ধর্ম নিয়ে তামসা করা যাবে না। এটা সাহাবাদের ইজমা না মুস্তাহিদ ইমামগণের ইজমা? মুস্তাহিদ ইমামগণের ইজমা। তিন নম্বর কার ইজমা? উলামায়ে কেরাম যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। মুস্তাহিদ ইমামগণের ইজমা হইছে যেই ব্যাপারে, সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। এখনের আলিমে মুস্তাহিদ ইমামগণের ইজমার ব্যাপারে দ্বিমত করার অধিকার নাই। আর যে ব্যাপারে আলেমগণের ইজমা হইছে সেই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। এর উদাহরণ নামাজে মাইকের ব্যবহার জায়েজ কি না জায়েজ না, এই ব্যাপারে সাহাবাগণের ইজমা হয় নাই, সাহাবাগণের যুগে মাইক ছিল না। এই ব্যাপারে সাইর মজাবের চার ইমামের যুগে ইজমা হয় নাই, কারণ তখন মাইক ছিল না, মাইক আবিষ্কার হয়েছে পরের জমানায়। আমার কথা বুঝে থাকলে বলুন, মাইকের আবিষ্কার কি সাহাবায়ে কেরামের যুগে হয়েছে? মাইকের আবিষ্কার কি আবু হানিফার যুগে হয়েছে? সাইর ইমামের পরের যুগে মাইকের আবিষ্কার হয়েছে। তখন সমাধান খুঁজব কি আগের জমানায় না পরের জমানায়? পরের জমানার সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞ আলেমগণ ঐক্যমত পোষণ করেছেন নামাজে মাইকের ব্যবহার জায়েজ, আজানে মাইকের ব্যবহার জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ, ওয়াজ নসিহতে মাইকের ব্যবহার জায়েজ। এটা ইজমার দ্বারা প্রমাণিত। বলুন কার ইজমা? উলামায়ে কেরামের ইজমার বিরুদ্ধে কথা বলার অধিকার নাই যে আলেম নয় তার। বর্তমান দুনিয়াতে এমন বহু পণ্ডিত আছে ইসলামের হিরু, এরা উলামায়ে কেরামের বিরুদ্ধে তো কথা বলেই মুস্তাহিদ ইমামগণের ইজমার বিরুদ্ধে কথা বলে, আবার মুসলমান সমাজে অনেক শিক্ষিত মুসলমান এরা ইসলামের হিরুও কয়, ইসলামের জিরুও না হিরু কয়। এই জন্য মনে রাখতে হবে সাহাবায়ে কেরামের ইজমার বিরুদ্ধে যেমন মজহাবের ইমামগণের কথা বলার অধিকার নাই, মজহাবের ইমামগণের ইজমার বিরুদ্ধে কোনো আলেমের কথা বলার অধিকার নাই, আলেমগণের ইজমার বিরুদ্ধে কোনো যে আলেম নয় তার কথা বলার অধিকার নাই। আপনারা ঘরে গিয়ে মনে মনে চিন্তা করে দেখবেন বর্তমান দুনিয়াতে কোন পণ্ডিত নিজে আলেম নয় কিন্তু আলেমগণের ইজমার বিরুদ্ধে কথা বলে, আছে কি নাই? আমি নাম বলে আমার বক্তব্যকে খাটো করতে চাই না, আপনারা ঘরে গিয়ে যার যার মনে মনে চিন্তা করে দেখবেন বর্তমান দুনিয়াতে এমন কোন ব্যক্তিটা আছে যে নিজে আলেম নয় কিন্তু আলেমগণের ইজমা হয়েছে যে ব্যাপারে সেই ব্যাপারে সে নাক গলায়। এই জন্য এই মূল নীতি আমাদের জানা থাকা দরকার, সাহাবাদের ইজমার বিরুদ্ধে কোনো মজহাবের ইমামের কথা বলার অধিকার থাকে না, মজহাবের ইমামগণের ইজমার বিপরীতে দুনিয়ার কোনো আলেমের কথা বলার অধিকার থাকে না, দুনিয়ার আলেমদের ইজমার বিপরীতে কোনো পণ্ডিতের নাক গলাবার অধিকার থাকে না। গেল ইসলামের বিধান পাওয়ার তিন নম্বর ঠিকানা নিয়ে আলোচনা। মনে থাকলে আবার বলুন ইসলামের বিধান সর্বমোট কত ঠিকানায় পাওয়া যায়? এক নম্বর আল্লাহর কোরআনে, দুই নম্বর রাসুলের হাদিসে, তিন নম্বর উম্মতের ইজমায়, তিন নম্বর উম্মতের ইজমায়। আর যদি মুস্তাহিদগণ সমাধান ঐক্যবদ্ধ সমাধান বের না করে ভিন্ন ভিন্ন সমাধান বের করেন তাহলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকেই ওই মুস্তাহিদের মজহাব বলা হয়, এক একটা সমাধানকেই ওই মুস্তাহিদের। এখন মজহাবের উদাহরণ শুনুন, পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতা কুরু, এর অর্থ হলো তালাকপ্রাপ্ত নারীরা ভিন্ন স্বামী গ্রহণ করার আগে কিছুদিন অপেক্ষা করবে না। আপনারা কি জানেন আগের দিন প্রথম স্বামী তালাক দিলে পরের দিন আরেক স্বামী গ্রহণ করবে না, কিছুদিন অপেক্ষা করার পর কতদিন অপেক্ষা করবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন সালাসাতা কুরু, তিন কুরু সময়। কুরু কোরআনের ভাষায় এমন একটা শব্দ যার উল্টা পাল্টা দুইটা অর্থ আছে, একটা অর্থের সাপোর্টে আর একটা অর্থ না, একটা অর্থের এগেনিস্টে আর একটা অর্থ। কুরু শব্দের এক অর্থ হল মেয়ে লোকের মাসিক ঋতুস্রাব চলাকালীন অপবিত্র সময়টাকে কোরআনের ভাষায় কুরু বলে, আবার ঋতুস্রাব বন্ধ হয়ে পবিত্র হওয়ার সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলে। কুরুর্তমে লোকের নাফাক অবস্থা ও কুরুর্তমে লোকের ফাক অবস্থা ও, এই দুটাই অর্থ এই শব্দের। এই দুই অর্থওয়ালা শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করছেন। যেহেতু কোরআনের শব্দ অর্থ দুইটাই, এই জন্য ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এই আয়াতে কুরু শব্দটাকে পবিত্র অর্থে ব্যবহার করেছেন। তালাকপ্রাপ্ত নারী তিনটা পবিত্র পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে, এটা ইমাম শাফিঈর মজহব। গেল কোরআনের বিরুদ্ধে না কোরআনের হককেই রইল, কারণ কুরু শব্দের অর্থ এটাও আছে, ইমাম শাফিঈ যেটা কইছেন। ইমাম আবু হানিফা বলেন হ্যাঁ এই অর্থ গ্রহণ করা যেতে পারে, কিন্তু এই অর্থ মত তিনটা, এই অর্থ মত মেয়েটার ইদ্দত গণার একটু সমস্যা দেখা দেয়। আমরা যদি কুরু শব্দকে অপবিত্র অর্থ করতে গণ্য করি তাহলে ইদ্দত গণতে কোনো সমস্যা হয় না, খামোখা যে অর্থ নিলে সমস্যা হয় না সেই অর্থটা বাদ দিয়া, যে অর্থ নিলে সমস্যা হয় সেই অর্থ নইব কেন? আবু হানিফা বলেন যে অপবিত্রতার অর্থ নিলে ইদ্দত গণতে কোনো সমস্যা হয় না। কাজী ইমাম আবু হানিফার মজহাব মতে তিনটা অপবিত্র পার হইলে ভিন্ন স্বামী গ্রহণ করবে, আর ইমাম শাফির মজাব মতো তিনটা পবিত্রতা পার হইলে ভিন্ন স্বামী গ্রহণ করবে। কথা বুঝে থাকতে বলুন কোন মজাবটা কোরআনের বিরুদ্ধে গেল? কোনোটাই না, উভয় মজাবই কোরআন ভিত্তিক, উভয় মজাবই কোরআন ভিত্তিক। আপনি যদি বলেন আমি কোরআন মানি মজাব মানি না, তাহলে কোরআন মানার কোনো পথ নাই আপনার। আপনার কোনো মা বোনকে স্বামী তালাক দিলে তিন পবিত্রতা পার করে বিয়ে দিবেন না তিনটা অপবিত্রতা পার করে বিয়ে দিবেন? যদি তিনটা পবিত্রতা পার করে বিয়ে দেন তাহলে কোরআন মানলেন শাফি মজাব মতো, আর যদি তিনটা অপবিত্রতা পার করে বিয়ে দেন কোরআন মানলেন হানাফি মজাব মতো। আপনি যদি বলেন হানাফি মজাবও মানি না শাফি মজাবও মানি না, কোরআনের এই আয়াতের বিধান মানার আপনার কোনো পথ নাই। বুঝে থাকলে বলুন মজহাব কি? মজহাব শব্দের অর্থ যে পথ, কিসের পথ? সঠিকভাবে কোরআন হাদিস মানার পথের নাম মজহাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, হুকুমদাতাদের হুকুম মানো, আর যদি দ্বিমত পোষণ করো তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। এর ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে। আল্লাহর হুকুম মানো বলতে এখানে বোঝানো হয়েছে ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। রাসূলের হুকুম মানো বলতে এখানে বোঝানো হয়েছে যেই বিধান রসুলের হাদিসে পাও সেই বিধান হাদিস থেকে গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুম বলতে রসুলের ইসলামের যে বিধান উম্মতের ইজমায় পাও সেই বিধান সেখান থেকে গ্রহণ করো। আর ফাইন তানাজাতুম বলতে ইসলামের যে বিধান ইমামগণের মজহাবে পাও সেই বিধান সেখান থেকে গ্রহণ করো। ইমাম সাহেবজুর কিছু কইতাছেন নাকি? আমার কথা অসমাপ্ত রইল, ইমাম সাহেবজুর কিছু কথা কইবে আপনার সামনে এই দুই তিন মিনিট, এরপরে ইনশাল্লাহ আমার বাকি কথা আপনারা যদি হইন মাগরিব এরপরে ফুয়াইতাম তে ফুয়াই মার যদি ওখানে আর লাগতো না তে লাগতো না, তো মাগরিবের পরে যদি হইন ফুয়াইতাম তে মাগরিবের পরে ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইল এসা পর্যন্ত। ইনশাল্লাহ আমি আপনার খেদমতে আসি, আরও যারা মাগরিবের মুসল্লি আইবা তারা আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা বুঝার লাগে হইয়া বাইব।